খেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে, কবিতার বই সবে খুলেছি ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি,